সুন্নার বার্তা ইসলামিক পাঠাগার এবং মাদ্রাসা মোহাম্মদিয়ার উদ্যোগে আয়োজিত দশম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, সম্মানিত মেহমানবৃন্দ, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইমাই মাসাজেদ এবং মুআসসাস মুকাররাম ওলামায়ে কেরাম, অত্র এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ানে আজম, আমার অত্যন্ত আদরের মহব্বতের স্নেহের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত অনেক বিজ্ঞ ওলামায়ে কেরামদের কাছ থেকে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে অনেক গুরুত্বপূর্ণ বয়ান শোনার পরে মাহফিলের শেষ পর্যায়ে এসে এই এলাকার আমার সম্মানিত এতগুলো সালেহীন ভাইদের চেহারার দিকে তাকানো এবং কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে এত রাত্রিতেও সবর ধরে শোনার যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে সকল ওলামায়ে কেরাম আলোচনা করেছেন আজকে তাফসীরুল কোরআন মাহফিলের জন্য, আলহামদুলিল্লাহ এই আলোচনাই যথেষ্ট। বর্তমান দুনিয়া বিশুদ্ধ এলেম, বিশুদ্ধ আমল, বিশুদ্ধ ইমানের মার্কাজ জামিয়া ইসলামিয়া মদিনা মুনাওয়ারা, সেই ইসলামিক ইউনিভার্সিটি মদিনা মুনাওয়ারা থেকে পৃথিবীর সর্বোচ্চ ডিগ্রি নেওয়া দুইজন আলেম শেখ ডক্টর মনজুরে এলাহী হাফেজাহুল্লাহ বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া আমালিহি ওয়া হায়াতিহি, কি আপনারা আমিন বলবেন না? এর সাথে আমাদের আরেকজন সম্মানিত শেখ মোকাররম বিন মুহসিন আল মাদানী হাফেজাহুল্লাহ, এই দুইজন যে সুন্দর গুরুত্বপূর্ণ ওলামায়ে মদিনার মানহাজের আলোকে আপনাদের সামনে আলোচনা পেশ করেছেন, এরপরে আর ওয়াজ মাহফিলের আলোচনার তেমন একটা প্রয়োজন হয় না। আলহামদুলিল্লাহ বাংলাদেশের উপরে রব্বুল আলমিনের বিরাট নিয়ামত, এই বাংলার জমিনের ভাই বোনদেরকে আল্লাহ পাক মহব্বত করেছেন, পছন্দ করেছেন, পছন্দ করেছেন বলে এ সকল ওলামায়ে কেরামদেরকে আমরা দেখা কথা শোনার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। না হয় আমরা শিরকের অন্ধকারে, বিদআতের অন্ধকারে, জুলুমাতের অন্ধকারে ডুবে থাকতে হইত। এ সকল ওলামায়ে কেরাম মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করার পরে ইচ্ছা করলে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে তারা ভোগ বিলাসে জীবন যাপন করতে পারতেন। মদিনা ইউনিভার্সিটির যারা ফারেগ হন, যারা মদিনা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে বের হন, তাদেরকে দেওয়ার জন্য আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে, ইউরোপ থেকে, লন্ডন থেকে, বিভিন্ন দেশ থেকে অফার আসে। অনেক সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে নেওয়ার জন্য চেষ্টা করা হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই সকল বান্দা সে সকল অফার প্রত্যাখ্যান করে নিজের দেশকে ভালোবেসে, নিজের দেশের মাটিকে ভালোবেসে, নিজের দেশের মুসলিম ভাই বোনদেরকে ভালোবেসে তারা মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে মদিনার বিশুদ্ধ এলেমটা হাসিল করে আবার আমাদের মাঝেই তারা ফিরে এসেছে। এটা আমাদের জন্য যে কত বড় আল্লাহর নেয়ামত এটা বর্ণনা করা যাবে না। এ সকল ওলামায়ে কেরামের বদৌলতে আমরা বুঝতে পেরেছি কোনটা তাওহীদ, কোনটা শিরক, কোনটা সুন্নাত, কোনটি বিদআত। না হলে আমাদের তাওহীদ আর শিরক এক হয়ে গিয়েছিল, সুন্নাত আর বিদআত এক হয়ে গিয়েছিল। এজন্য আমাদের শায়খ তখন যিনি আলোচনা করলেন, ডক্টর মনজুর এলাহি হাফেজাহুল্লাহ, আলহামদুলিল্লাহ আমি নির্দ্বিধায় কথা বলতে পারি বাংলার জমিনে ওনাদের সমকক্ষ আলেম আলহামদুলিল্লাহ নাই। ওনাদের এলেমের গভীরতা কতটুকু এটা বোঝার জন্য যে এলেম দরকার হয়তো অনেকের আমাদের সেই এলেম অনেক। আলহামদুলিল্লাহ আপনাদের ইচ্ছা লাঞ্ছর হোসেন করবাসীর জন্য আরো বিরাট সৌভাগ্য যে শায়খ আপনাদের সামনে এতক্ষণ কোরআন সুন্নাহ থেকে আলোচনা করেছেন। শায়খ কিন্তু দাওয়াত দেন না, মাহফিলে খুব কম যান। এই চ্যালাঞ্চরের এই দাওয়াতটা আমি দিয়েছি শায়খকে, এবং আমি জোর করে শায়খের ডায়েরিতে লিখে রেখেছি আরো দু তিন মাস আগেই যে আপনাকে চ্যালাঞ্চরে যাইতেই হইল। এই জন্য শায়খ কালকে প্রোগ্রাম হলো মৌলভী বাজার মসজিদে ওমরান এডুকেশন সেন্টার, কিন্তু কষ্ট করে তারপরেও আজকে গতকাল আসছেন ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে, তারপরেও আমরা আজকে আলহামদুলিল্লাহ শায়খকে এখানে পেয়েছি এবং আলোচনা শুনতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো এখানে বারবার বলা হয়েছে প্রধান বক্তা মুফতি ডক্টর হিমান হুসাইন, প্রধান বক্তা ডক্টর মনজুর এলাহি, আমরা হইলাম তাদের সহযোগী। আমরা তাদের মদিনার মানহাজকে, মদিনার দাওয়াতকে আমরা সামান্য ভাঙাচোরা প্রচেষ্টা দিয়ে আমরা চেষ্টা করি যে আমরা তাদের সাথে মিলে এই দেশে তাওহীদ সুন্নতের দাওয়াতকে প্রচার প্রসার করার জন্য। আরেকজন আমাদের উস্তাদকে আল্লাহ পাক নিয়ে গেছেন, ডক্টর খন্দকার আমামু আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ। এরকম আলেমের জন্ম এই বাংলাদেশে হয় নাই, আল্লাহ পাক কখনো আবার দিবেন কিনা সেটাও রাব্বুল আলামিন জানেন, আমরা জানি না। তারাই আমাদেরকে তাওহীদের দিশা দেখিয়েছেন। এই দেশে সবাই আমরা তাওহীদি মুসলিম জনতা। ওয়াজ মাহফিলে প্রচার করার সময় বলে কি প্রিয় মুসলিম তাওহীদি জনতা, কিন্তু তাওহীদি জনতা শেরেকে ডুবে আছে, প্রিয় মুসলিম শিরকি জনতা, এই কথা বলা হয় না। বলা হয় কি প্রিয় মুসলিম তাওহীদি জনতা। তাওহীদ জনতাকে জিজ্ঞাসা করলে তাওহীদ কি সেটাই বুঝে না, ইমানের উসুল কয়টি সেটা বুঝে না, ইমানের আরকান আহকাম কয়টি বুঝে না, ইমান ভঙ্গের কারণ কয়টি বুঝে না। এমনি সবাই প্রিয় মুসলিম তাওহীদি জনতা। আমরা রাত বেশি দীর্ঘায়িত করব না, পনেরো এগারোটা বাজে, বারোটার মধ্যে আমরা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। বারোটা পর্যন্ত থাকতে রাজি আছেন নাকি, নাকি মেহমান রাখি চলে যাওয়ার নিয়ত আছে? আলোচনা সব হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখন আমরা দুই একটা কথা বিভিন্ন দিক থেকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে, এর বাহিরে আমরা সালাফদের মানহাজের বাহিরে গিয়ে আমরা আলোচনা করি না। জনগণকে পছন্দ করাইতে হলে, প্রসিদ্ধ বক্তা হইতে হলে কি কি কলা কৌশল দরকার, এগুলো আমাদেরও জানা আছে কম বেশি, কিন্তু আমরা সেদিকে যাওয়ার চেষ্টা করি না। কারণ আমাদের উদ্দেশ্য বড় বক্তা হওয়া নয়, আমাদের উদ্দেশ্য জনগণের জনপ্রিয় বক্তা হওয়া নয়। কারণ আমাদের দায়বদ্ধতা এইদিকে যতটুকু, উপরের দিকে তার থেকে বেশি। এজন্য আমাদের লক্ষ্য হলো দাওয়া, তাওহীদের দাওয়া, সুন্নতের দাওয়া। এজন্য অনেক কিছু ইচ্ছা করলেও আমরা বলতে পারি না, আমরা ইচ্ছা করলে ইচ্ছা কাহিনী বলতে পারি না, ইচ্ছা করলে জাল হাদিস বলতে পারি না, ইচ্ছা করলে মিথ্যা কল্প কাহিনী বলে ঘন্টার পর ঘন্টা আমরা ওয়াজ করতে পারি না। কারণ আমাদের এই দাওয়াতের, এই মানহাজের আল্লাহর কাছে কঠিন দায়বদ্ধতা আছে। দেখবেন যে ওয়াজের শুরুতে অনেক জায়গায় ঘন্টার পর ঘন্টা, ধরেন এক ঘন্টা যদি বক্তা ওয়াজ করে, আধা ঘন্টা হইল গান গাওয়া আর গানের সুরে সুরে বিভিন্ন দরুদের নামে, জিকিরের নামে বিভিন্ন রকমের কলা কৌশল আধা ঘন্টা চলে যায়। বাকি আধা ঘন্টা মধ্যে আবার বিভিন্ন রকমের গল্প থাকে, কাহিনী থাকে, হাসির কথা থাকে, বিভিন্ন রকমের কথাবার্তা থাকে। এই দিয়ে হলো ওয়াজ নসিহত। কিন্তু আমরা আলোচনা শুরু করি ওভাবে শুরু করতে পারি না, শুরু করলে হয়তো আমাদের শ্রোতা আরো বাড়ত। কিন্তু দুঃখিত, শ্রোতা বাড়ানোর জন্য যে কৌশল দরকার, এটা আমরাও এই দেশের মানুষ, এই দেশে জন্মগ্রহণ করেছি, ছোটবেলা থেকে ওয়াজ নসিহত শুনেছি, এখনো শুনি, সেটা ইচ্ছা থাকলেও পারি নাই। কারণ শুরুতে আমরা আলোচনার শুরুতে দরুদ পড়েছি, দরুদ পড়ছি কিনা, কোনটা পড়ছে বলেন তো দেখি। দরুদে ইব্রাহিম নামে কোন দরুদ নেই, এটা তো এখানে ইব্রাহিম আলাইহিসসালামের নাম আছে বলে আমরা এটাকে বলি দরুদে ইব্রাহিম। আসলে দরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি নাম দেন নাই যে এটা দরুদে ইব্রাহিম, এটা দরুদে আদম, এটা দরুদে মুসা, এটা দরুদে ঈসা, এরকম নাম দিয়ে দিয়ে দরুদ বলা হয়। অর্থাৎ আল্লাহ পাক কোরআনে কারিমে কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বেশি বেশি করে সালাম পেশ করো। তাহলে একজন ইমানদারের দায়িত্ব এবং কর্তব্য হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ এবং সালাম পেশ করবে। আল্লাহ পাক সরাসরি কোরআন কারীমের আয়াত নাযিল করে মুমিনের উপরে বাধ্যতামূলক করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে দরুদ পেশ করা এটা একটা কি ইবাদত, দরুদ একটা ইবাদত, সালাম একটা ইবাদত। এবাদত শিখাবেন কে জমিনে, এবাদত শিখানোর দায়িত্ব কার, যে এবাদত শিখানোর জন্য রব্বুল আলামিন জমিনে একমাত্র তার রাসূলকেই দায়িত্ব দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এবাদত কিভাবে করতে হবে এটা শিখানোর দায়িত্ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব যে ইবাদত শিখাইলেন, দরুদ আর সালামের ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে শিখাইতে ভুলে গেছেন নাকি? ভুলে গেছিলেন না, পরবর্তীতে মনে হয় শেখ সাদী রহমতুল্লাহ আলাইহিকে স্বপ্নে দেখাইছেন, তাহারে সব এবাদত তো শিখাইছিলাম, একটা তো ভুলে গেছি আমার উম্মতের শিখাইতে, সেটা কি? শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি তিন লাইন দেখি আর মিলাইতে পারে না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খসালিহি পরের অংশ আর নিহি মিলি, পরের অংশটা আর মিলে না। চিন্তা করে আরে আর তো আরেকটা অংশ মিলাতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে এসে বলতেছেন, ও শেখ সাদী, আমি আমার উম্মতের সব ইবাদত শিখাইছি, এই ইবাদতটা শিখাইতে ভুলে গেছি, নাউযুবিল্লাহ। সুতরাং এর সাথে তুমি মিলাই দাও, সল্লু আলাইহি ওয়া আলিহি। হায়রে বাংলাদেশের মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে যাওয়ার পরে কিভাবে টয়লেট করতে হবে, কোন দিকে ভিড়ে বসতে হবে, কোন দিকে ভিড়ে বসা যাবে না, কি দোয়া পড়ে ঢুকতে হবে, কি দোয়া পড়ে বাইরে যেতে হবে, ডান হাতে পরিষ্কার করব না বাম হাতে পরিষ্কার করব, এই ইবাদত এই জিনিসও যে নবী শিখাইলেন, সেই নবী কোরআনের আয়াত নাযিল হয়েছে সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, এই ইবাদত উম্মতের শিখায় নাই, শিখাইছেন মাশাআল্লাহ। তো সালাত বাইরে তো সব মজা নাই, আমি আর কি ওয়াজ করব? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ আর সালাম শিখেছেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দরুদ শিখাইছেন, যেই সালাম শিখাইছেন, সেই দরুদ আর সালাম কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যাবে বলেন? সেই দরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাওয়া যাবে। তাহলে বলেন দেখি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই দরুদ কোন হাদিসের কিতাবে পাওয়া যায়? মুসান্নাফ ইবনে আবি শায়বা পাওয়া যায় কি বলেন? মুসান্নাফে আব্দুর রাজ্জাকে পাওয়া যায়, বুখারীতে পাওয়া যায়, মুসলিমে পাওয়া যায়, তিরমিজিতে পাওয়া যায়, কোথায় পাওয়া যায়? গুলিস্তা বয়স্তা পাওয়া যায়। তাহলে গুলিস্তা বয়স্তার লেখক যিনি, তিনি আমার নবীর কত শত শত বছর পরে দুনিয়াতে আসলেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 1300 বছর পর্যন্ত অতিবাহিত হলো, এই 1300 বছরের মুসলমান আহারে দরুদ না পড়ে দুনিয়া থেকে চলে গেছে, মাসকার 1300 বছরের মুসলমান তো এই দরুদ পায় না, কি বলে পাইছে না? কারণ তারা তো শেখ সাদী রহমতুল্লাহ তখন তো জন্মই হয়নি, তো তারা দরুদ পাইলো কই? তাহলে 1300 বছরের মুসলমানরা দরুদ পড়ছে কিনা? তাহলে ওই প্রথম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে, তাবেঈনে কেরাম থেকে শুরু করে, তাবে তাবেঈনে কেরাম থেকে শুরু করে, আর আরো দুঃখের বিষয় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এর দরুদটা পাইলো না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এর দরুদটা পাইছে, কারণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এর জন্ম হলো 80 হিজরিতে, মৃত্যু হলো 150 হিজরিতে, তাহলে তারপরেও আরো মাঝখানে প্রায় 1100-1200 বছর চলে গেছে। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তারাও এই দরুদটা পায় নাই। সর্বনাশ! যে ইমামের মাযহাব মানি, যে ইমামের ফিকহি মাযহাব অনুসরণ করি, সেই ইমাম পর্যন্ত দরুদটা পায় না। আর কি বলেন? আমরা পাইছি। আচ্ছা, এরপরে আরেকটা দরুদ বলি, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম দিল মেরা তাসখির কিয়া এক আরবি নে মক্কি মদানি হাশমি ওয়া মুত্তালবি হে সলাতু নিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামু নিয়া হাবিবাল্লাহ আলাইকুম এই দরুদ কোন হাদিসের কিতাবে আছে বলেন কোন হাদিসে আছে তিরমিজিতে আছে আবু দাউদে আছে হাকামে মুস্তাদরাকে হাকামে আছে তাহলে আহারে এই দরুদটাও আমার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পাইল না ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি পান নাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি পান নাই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি পান নাই এমনকি আমার কাদেরিয়া তরিকার প্রবর্তক আমার কাদেরিয়া তরিকার ইমাম শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওই দরুদটা পায় নাই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এই দরুদ পাইছেন কারণ শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির পরে তিনিও পান আচ্ছা আবার আরেকটা দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ গাছে ছিল মাছে ছিল ছিল বনের হরিণে সালার সরের মানুষেরা আমার নবী ছিল না রে আরে সবাই চিনে গেছে এই এলাকার মানুষ চিনে নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আচ্ছা এবার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ এই দরুদ কোন হাদিসের কিতাবে আছে আছে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সকল দরুদ আমাদেরকে শেখান নাই যেহেতু এটা ইবাদত ইবাদত বানানোর ক্ষমতা জমিনে কারো নাই ইবাদত কেউ বানাইতে পারে না ইবাদত একমাত্র রব্বুল আলামিন প্রমাণ করেন রব্বুল আলামিন নির্দেশ দেন রব্বুল আলামিনের রাসূল দেখাই দেন কিয়ামত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি যেই ইবাদত যেভাবে শিখাইছেন এটাই একমাত্র মডেল কিয়ামত পর্যন্ত আর কারো কোনো ইবাদত বানানোর অধিকার ক্ষমতা নাই তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দরুদগুলো শিখাইছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যেই দরুদগুলো শিখাইছেন সেগুলোই কিয়ামত পর্যন্ত দরুদ তাহলে আমরা ওয়াজের শুরুতে যেটা পড়লাম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দরুদ কোথায় আছে বলেন সহিহ বুখারীতে আছে সহিহ মুসলিমে আছে আর অসংখ্য হাদিসের কিতাবে পাওয়া যায় তাহলে আমার নবী যে দরুদ শিখাইছেন সেই দরুদ বাদ দিয়ে নতুন নতুন দরুদের কদর কেন আবার নতুন নতুন বানানো দরুদ না পড়লে বলে যে এরা মিলাপ পড়ে না এরা দরুদ পড়ে না এরা নবীর দুশমন আউযুবিল্লাহ আমার সম্মানিত ভাইরা এবং বোনেরা অত্যন্ত সম্মানের সাথে আমি বলি আমরা দরুদ পড়তে কোনো আপত্তি নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে কোনো আপত্তি নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিলাদ আলোচনা করতে মিলাদ শুনতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আপত্তি হলো ওই জায়গায় দরুদের নামে মিলাদের নামে বানাই বানাই বিভিন্ন কবির কবিতা বিভিন্ন সাহিত্যিকের সাহিত্যকে ইবাদত বানানো এটার সাথে আমরা নাই আমরা দরুদ অবশ্যই পড়ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবশ্যই সালাম দিব নবী সাল্লামের মহব্বত ইমানের অংশ, নবী সাল্লামের মিলাদ আমরা অবশ্যই আলোচনা করব, শুনব, পালন করব। নবী সাল্লামের মিলাদ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি জামে তিরমিজির মধ্যে একটা অধ্যায় একটা বাব কায়েম করেছেন, বাবুন মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে যা বর্ণিত হয়েছে। মিলাদ হলো আলোচনা করার জিনিস, মিলাদ পড়ার জিনিস না। মিলাদ কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জন্মগ্রহণ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই মানুষের পেট থেকে মানুষের মতো জন্মগ্রহণ করেছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যেহেতু হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদও আছে। আমি ইমাম হোসেনের জন্ম হয়েছে, আমি ইমাম হোসেনের মিলাদও আছে। মিলাদ মানে জন্ম, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যেহেতু হয়েছে এবং এই জন্মের ঘটনা কোরআনে কারীমের মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, ঈসা আলাইহিস সালামের সুসংবাদের ফসল। ওই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কোরআনের মধ্যে আছে, ঈসা আলাইহিস সালামের সুসংবাদের কথাও কোরআনে কারীমের মধ্যে আছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার কত আগ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছিলেন, ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মানুষকে সুসংবাদ দিতেছিলেন। সুবহানাল্লাহ, এগুলো কোরআনের আয়াত না? এগুলো যত আলোচনা করব তত ফজিলত, তত সওয়াব, তত নবী সাল্লাল্লাহু আলাইহি মহব্বত বাড়তে থাকবে। এগুলো কোরআন সুন্নাহ থেকে আলোচনা করব আর আমরা শুনব, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি মিলাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি মিলাদ আমরা পালন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন প্রতি সোমবারে রোজা রাখেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সোমবার এমন একদিন যেই দিন বলির তোফিকে আমি নবীর মিলাদ। সুবহানাল্লাহ, আমার জন্ম হলো সোমবারে, এই সোমবারে আমি নবুয়ত পাইছি, এই সোমবারে আমার জন্ম, এজন্য আমি নবী প্রতি সোমবারে রোজা রাখি। আমরা নবীর মিলাদ পালন করব, প্রতি সোমবারের দিন রোজা রাখি বলব। সুবহানাল্লাহ, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি মিলাদ পালন করতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি মিলাদের নামে শিরকি শিরকি কবিতা, মিলাদের নামে বিভিন্ন কবির বানানো কবিতা, মিলাদের নামে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিপক্ষের নামে শিরকের বিভিন্ন লক্ষণ, এগুলো আমরা পক্ষে নই, এগুলো আমরা সমর্থন করি না। আমরা অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে মহব্বত করি, মিলাদকে ভালোবাসি, মিলাদ পালন করি, কিন্তু মিলাদের নামে যে মিথ্যাচার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সেগুলো আমরা পালন করি না, সেগুলো সমর্থন করি না। আমার ভাইরা এবং বোনেরা, নামাজের ভিতরে দরুদ পড়া লাগে কিনা? দরুদ এমন এক ইবাদত যে ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে ফিট করে দিয়েছেন। আচ্ছা, নামাজের ভিতরে সব সময় আমরা দরুদ পড়ি, এখন যে দরুদটা পড়ি, আপনি বললেন খালি এই দরুদ পড়বো কেন? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি যদি ওই দরুদ পড়ি নবীর স্বপ্নে দেখতে পারে, আর কত আল্লাহর ওলি দরুদ বানায় বানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে দেখছে, তা আমিও নামাজের ভিতরে ওই দরুদের আমল করি। আর তাই এত পড়ে শেষ করলাম, শেষ করার পরে পড়লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত জাবি জামালিহি হাসুনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু আমি তো মিয়া দরুদ পড়ছি, হ্যাঁ এত মহব্বতের দরুদ পড়ছি, আমার নামাজের ভিতরে নামাজ হবে না কেন? হবে নামাজ হবে না, কারণ সালাতের ভিতরে যা পড়তে হবে সেই ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করে দিয়ে গেছেন। এটা মামা ভাইরা কারো ব্যাপারে কোন সু উজ্জ্বল মন্দ ধারণা কু ধারণা মিথ্যা ধারণা পোষণ করা এটা একটা বড় কবিরা গুনাহ। আল্লাহ পাক সূরা আল হুজুরাতের 12 নম্বর আয়াতে স্পষ্ট ভাবে নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুজতানিবু কাসীরাম মিনাজ-জন ইন্না বাযাজ-জন্নি ইসমুন। ও ঈমানদাররা খবরদার, কুধারণা থেকে নিজেদেরকে বাঁচাই রাখো, কারণ কুধারণা করা গুনাহের কাজ। কোন মানুষের ব্যাপারে, কোন ভাইয়ের ব্যাপারে, কোন বোনের ব্যাপারে ধারণা করে করে হাওয়ার ভিত্তিতে কথা বলা যাবে না। ধারণার ভিত্তিতে হাওয়ার ভিত্তিতে কথা বললে কবিরা গুনাহ হবে। এখন আল্লাহর এক বান্দা, আল্লাহর বান্দা বলতেছেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিহরাব আমি পড়ব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিহরাব আলোচনা করব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিহরাব শুনব, প্রতি সোমবারে সোমবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিহরাব পালন করব। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিহরাবের নামে কোন শিরক আর বিদআতের কাজ আমি করব না। এখন আমি অপবাদ দিলাম, হায়রে এরা দেখো ওয়াহাবি হয়ে গেছে, এরা মিহরাব করে না, এরা মিহরাবের সমর্থন করে না, আমার নবীকে মহব্বত করে না। এই মিলাদের নামে বানোয়ার জিনিসের সাথে নবীর মহব্বতের কোন সম্পর্ক নেই। নবী সাল্লামের মহব্বতের সম্পর্ক নবী সাল্লামের সুন্নতের এত্তেবার সাথে। এখন আজকে তো আজ মাহফিলে আসছেন, সওয়াব পাবেন কিনা বলেন দেখি, সওয়াব পাবেন কেমনে পাবেন? নিয়োগ পড়ছেন কি নিয়োগ পড়ছেন বলেন দেখি? বাড়িতে রওনা দেওয়ার সময় তাহলে তো আগে নিয়োগ পড়তে হবে, নিয়তে তো মিয়া হয় নাই। কি আপনি সওয়াব পাবেন ওয়াজ মাহফিল? সওয়াব পাবেন জি, কেমনে পাবেন? انما الاعمال بالنيات وانما لكل امرئ ما نوى। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক আমলের সওয়াব, প্রত্যেক আমলের জাযা নির্ভর করে নিয়তের উপরে, নিয়ত করার উপরে নির্ভর করে, নিয়ত পড়ার উপরে নির্ভর করে না। নিয়ত করার উপরে নির্ভর, পড়ার উপরে না। আপনি যদি বাড়ি থেকে রওনা দিয়েছেন, আজকে চালাচরের হোসেনপুরের মা ফেলে যাবেন, সেখানে ওয়াজ শুনবেন, নিয়ত পড়েন নাই, নিয়ত করে বেরোছেন, এর দ্বারা যদি আপনি ওয়াজ মা ফেলের সওয়াব পান, ও আমার মুসলিম ভাই বোনেরা ঠিক একইভাবে মিলাদ আলোচনা করার দ্বারা, মিলাদ শোনার দ্বারা সওয়াব পাবেন, মিলাদ পড়ার মধ্যে সওয়াব না। কথা বুঝতে পারছেন? এজন্য আমি আমার ভাই বোনদেরকে অনুরোধ করব, দিনকে একটু গভীর ভাবে বোঝার চেষ্টা করেন, আমরা বুঝে আমল করার চেষ্টা করি। দাদাই কইছে বানতে দাম, বানতে আছে ওদা দাম, এটা বুঝছেন? আমার এই কথাটা বুঝছেন? দাদাই কইছে বানতে দাম, বানতে আছে ওদা দাম, অর্থাৎ দেখির মধ্যে দাদা বলছে দেখির মধ্যে দান বান্ধ, দান বাঁধা মানে আগে তো মেশিন ছিল না, আগে দেখিতে চাউল দাম বেঁধে তারপরে সেখান থেকে চাউল বানায় ভাত রান্না করত। এখন দাদা বলছে যে দাম ভালো করে বাঁধা বেঁধে চাউল বের করে তাড়াতাড়ি ভাত রান্না করতে হবে। এখন আপনি সেখানে দাম গুলো দিতে হবে শুকনা দাম, ভিজা দাম দিলে কাজ হবে না। এটা আপনি ভিজা দাম দিয়ে সারাদিন খালি দেখিতে মারতে আসেন, সারা দিন মারবেন, সারা ভাগ মারবেন, আপনার এখান থেকে চাউল বাইর হবে না। খালি দেখিতে কষ্ট করতে পারবেন, চাউল হবে না। এখন ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত করব, অবশ্যই করতে হবে মহব্বত ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যত বৃদ্ধি পাবে, মহব্বত যত বৃদ্ধি পাবে, একজন মুমিনের ঈমান তত বাড়তে থাকবে। এটা ইমানের অংশ, কিন্তু মহব্বতের নামে দান পাইবেন, ওই দান বিজা দান পাইবেন, সারা জীবন পাইবেন, নবী সাল্লামের মহব্বত পাবেন না। নবী সাল্লামের মহব্বতের নামে জিলাপি খেতে পারবেন, মিষ্টি খেতে পারবেন, আরো সিডনি খেতে পারবেন, কিন্তু নবী সাল্লামের মহব্বত অর্জন হবে না। নবী সাল্লামের মহব্বত হইতে হইলে শুকনা দান দিতে হইবে, ওখানে শুকনা দান বাঁধা লাগবে, অর্থাৎ নবী সাল্লামের সুন্নতের আলোকে দরুদ পড়তে হবে, সুন্নতের আলোকে জিকির করতে হবে, তাহলেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত পাওয়া যাবে। এজন্য আমার ভাইরা, নবী সাল্লামের মহব্বত আল্লাহর জন্য সবচেয়ে বেশি করছে কারা বলেন দেখি? আবু সুফিয়ান হিরাক্লিয়াসের রাজ দরবারে গিয়ে বলছেন, ওয়াল্লাহি মা রাআইতু ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদান। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জমিনে অনেক মানুষ দেখেছি, এক মানুষ আরেক মানুষের যত মহব্বত করতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা মুহাম্মদ সাল্লামের যত মহব্বত করে, এমন মহব্বতের নজির জমিনে আর আমরা দেখি নাই। এই মহব্বত জমিনে কোন মানুষ মানুষকে করে না, এরকম মহব্বতের নমুনা রেখে গেছেন জমিনে সাহাবায়ে কেরাম, যারা জান্নাতের সার্টিফিকেট পাওয়া, সনদ পাওয়া আল্লাহর ওলি, তারা নবী সাল্লামকে মহব্বত করছে কি করেন নাই, তারা কি বালা গালু না পড়ে মহব্বত করছে কিনা সাহাবায়ে কেরাম? কোন সাহাবি এই যে বিনাদের নামে যে এইগুলো পড়ি আমরা, এগুলো পড়ি একজন সাহাবি নবী সাল্লামকে মহব্বত করছে এই নজির দেখান? তাহলে লক্ষাধিক সাহাবায়ে কেরাম বালাগাল উলা না পড়ার পরেও যদি আল্লাহর ওলি হইতে পারে, লক্ষাধিক সাহাবায়ে কেরাম সালাতুনিয়া রাসূলুল্লাহ না পড়ে যদি আল্লাহর ওলি হইতে পারে, লক্ষাধিক সাহাবায়ে কেরাম যদি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা না পড়ে যদি জান্নাতের সার্টিফিকেট পাওয়া ওলি হইতে পারে, আমি আপনি ওলি হইতে অসুবিধাটা কোথায়? আমি আপনি এগুলা বাদে বলি হতে পারবো না কেন? তাহলে বোঝা যায় দরুদ আর সালাম অবশ্যই পড়তে হবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে সাহাবায়ে কেরাম যেভাবে পড়ছেন সেভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেক সালাতের মধ্যে যতবার বৈঠক হয় ততবার আমরা সালাম দিই না দেননি? আর তাহিয়াতের মধ্যে পাঁচ ওয়াক্তের ফরজ নামাজ গুলো পড়ে, পাঁচ ওয়াক্তে কত রাকাত ফরজ নামাজ? সত্র রাকাতে কয়টা বৈঠক বলেন দেখি, একটু অঙ্ক করে না, সত্র রাকাতে বৈঠক কয়টা বলেন? বছরের নামাজের বৈঠক কয়টা? জোহরে কয়টা? তাহলে কয়টা হয়েছে? আসরে কয়টা? পাঁচটা। তারপর মাগরিবে কয়টা? সাতটা। এশায় কয়টা? তাহলে নয়টা বৈঠক শুধু ফরজ নামাজ যদি কেউ পড়ে ডেলি, তাকে নয়টা বৈঠক করতে হয়, নয়টা বৈঠকে নয়বার উচ্চারণ করতে হয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর একজন বান্দা যদি দৈনিক পাঁচবার ফরজ নামাজ পড়ে, নয়বার আল্লাহর নবীকে সালাম দিতে হয়, আর এক আল্লাহর বান্দা ডেলি এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, সে কয়বার সালাম দিছে বলেন? তাহলে নবীর দুশমন কি নামাজি না বেনামাজি? বেনামাজি নবীর দুশমন, বেনামাজি চব্বিশ ঘন্টার মধ্যে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেয়, আর একজন নামাজি শুধু ফরজ নামাজ পড়লেও নয়বার দিছে, এরপর সুন্নত পড়ছে না, নফল পড়ছে না, তাহলে ডেলি কতবার নবী সাল্লাল্লাহু সালাম দিছে? আর একজন নামাজও পড়ে নাই, এই আল্লাহর বান্দা একবারও সালাম দেন, অথচ ওই আল্লাহর বান্দা যে আল্লাহর বান্দা নবী সাল্লাল্লাহু একবারও সালাম দেয় নাই, এই বান্দা হয়ে গেছে আশেকে রাসূল, আর যে নগাদ দিছে পঞ্চাশ বার দিছে সে হয়ে গেছে ওয়াহাবি। কি বলেন, এক ওয়াক্ত পড়ে না, তিনি একবারও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেন। তো বলে আমি এখানে সালাম দিই নাই, কিন্তু আমি তো নবীর আশেক হয়ে নামাজ ছাড়া তো সালাম দিছি। কেমনে দিছি? ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। সালাত বাদ দিয়ে আমি গেছি নবীর সালাম দিতে। সালামের সুন্নত পদ্ধতি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনকে তাহিয়া দিতে হবে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহকে বলতে হবে, আল্লাহ রে তোমার জন্য আমার তাহিয়া, আমার সালাওয়াত, আমার তাইয়্যিবাত। তারপরে বলতে হবে, আল্লাহ যে নবীর মাধ্যমে তোমার চিনছি, যে নবীর মাধ্যমে তোমার তাওহীদ পাইছি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যে নবীর মাধ্যমে সালাত পাইছি, নামাজ পাইছি, ওই নবীর মাধ্যমে ইবাদতের নামাজের খবর নাই, আবার নবীর আশেক হয়ে গেছে, নবীর সালাম দিছে। এই হলো আমাদের দিন না বুঝার ফসল। দাঁড়াই গেলাম আমার নবীর, দাঁড়াই সালাম দিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এবার একটু জোশ ঠান্ডা হয়েছে, এবার বসলাম, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহীন। আত্তাহিয়াতু শেষ করলাম, শেষ করার পরে মনে হলো এবার তো দরুদ পড়তে হবে। আরে আমার নবীর দরুদ কেমনে বসে বসে পড়ি? আবার আমি দাঁড়াই গেলাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এরপরে দরুদ পড়লাম, আবার বসলাম, বসে বসে আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা পড়লাম। এরপরে সালাম ফিরাইলাম, নামাজ হইব কি হবে না? কি বলেন? আমার নবীর মহব্বত করছে, মিয়া নামাজ হইব না, নামাজ পড়ে যাইব। আমি খারাপ কিছু করছি নাকি মিয়া? আমার নবীর মহব্বত করছে।